আচ্ছা, বিয়ে করছো কোথায়? বিয়ে করেছে হচ্ছে পাবনা আতাইকুলাতে, ওখানে হচ্ছে শ্বশুরবাড়ি, আর আমরা থাকি তো রাজশাহী ভদ্রা, ডিটেলস ঠিকানা? ভদ্রা জামালপুর রুয়েটের পিছন দিকে, এটাই কি বর্তমান ঠিকানা, এটাই বর্তমান ঠিকানা, এটাই পারমানেন্ট ঠিকানা। মানে বাপ দাদার ভিটা এটা? হ্যাঁ, এটাই। আচ্ছা, নানার বাসা? নানার বাসা হচ্ছে পাবনা, পাবনাতে হচ্ছে আপনার বাংলা বাজার যেটা আর কি, ওইটা হচ্ছে নানার বাসা। নানা নানি এখন আর নাই, তাই ওখানে খুব কমই যাওয়া হয় এখন আর কি। ছোটবেলার কিছু ঘটনা, স্কুলে বন্ধু আমি করতে? মূলত হচ্ছে বাবা যেহেতু পুলিশের চাকরি করতো, সেই হিসাবে আমাকে অনেক জায়গাতে যেতে হয়েছে। তার মধ্যে আমি ম্যাক্সিমাম আমার সময় শৈশবকাল কেটেছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহীতেই ম্যাক্সিমাম কেটেছে। আমি আমার বেশিরভাগ সময় আমার মানে ছোটোবেলার সময়টুকু চাঁপাইনবাবগঞ্জে কাটছে। আমার SSC আগ পর্যন্ত আমি চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, ওখানে হচ্ছে আপনার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় যেটা, ওখানে আমি SSC পর্যন্ত ছিলাম। তারপরে এখানে আসছি, আসার পর থেকে এখানে একবার সেটেলমেন্ট হয়ে গেছে আর কি, মানে এখানে বাসা টাসা, আর আব্বা সিলেটে ছিল, আব্বা সিলেটে গেছে, ঢাকায় গেছে, আমরা যাইনি, আমরা এখানে থেকে গেছি আর কি। আমরা এখানে হচ্ছে রাজশাহী পলিটেকনিক থেকে আমার এই ডিপ্লোমা শেষ করা, এখন একটা নেটওয়ার্কিং কোম্পানিতে জব করছি। আর ছোটোবেলার কথা বলতে গেলে চাঁপাইনবাবগঞ্জে আমরা যেখানে ছিলাম সেটা নাখরাজপাড়া এরিয়া, কোর্ট এরিয়ার পাশে, ওখানে বেশ একটা খেলার জায়গা ছিল, পার্ক ছিল, ওখানে বেশ আমরা কয়েক বন্ধু বান্ধব মিলে খেলাধুলা করতাম। আর স্কুলের পাশে যেরকম যেমন টিফিনে পালানো, এই সেই পালানো মিলে আমরা ওই চাঁপাইনবাবগঞ্জে বাবুডাং নামে একটা এলাকা আছে, ওইদিকে আমরা গিয়ে খুব আড্ডা আড্ডা দিতাম। ওইদিকে সব সাইকেল চালাই, প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে আমরা সাইকেল চালাই যেতাম ওখানে, যে আমরা ওখানে আড্ডা দিতাম, ওখান থেকে সব ঘুরে ফিরে সব আমরা আসতাম। এটা মূলত ছোটোবেলার একটা ইয়ে আর কি। বন্ধু বান্ধব কেমন ছিল? বন্ধু বান্ধব বলতে গেলে তো মানে অভাব নাই, আমার প্রচুর বন্ধু বান্ধব, এদিকে চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী রেঞ্জ মিলে আমার প্রচুর বন্ধু বান্ধব। রাজশাহীতে যেহেতু আমার হচ্ছে আমি ছোটোবেলা বলতে গেলে আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি রাজশাহী পুলিশ লাইন স্কুলে, ওখান থেকে চলে গেছে হচ্ছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে। পুলিশ লাইন স্কুলে পড়ার সময় তো এখানে যে ঘনিষ্ঠ, যাদের সাথে যেসব বন্ধু বান্ধব, তখন তো বেশ ছোটো ছিলাম, তখন তো প্রায় হচ্ছে অনেক আগের কথা, তার মধ্যে নয়ন আর হচ্ছে বিপ্লব নামে দুটো ফ্রেন্ড ছিল, ওদের সাথে এখনও যোগাযোগ আছে আমার, আর অনেকগুলো ফ্রেন্ডগুলোর সাথে হয়তো মুখ চেনাচেনি আছে কিন্তু সেরকম যোগাযোগ নাই। আর এখন হচ্ছে যে ভদ্রার এই সাইড থেকে আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে ভদ্রা শহরে কেন্দ্রিক, আর চাঁপাইনবাবগঞ্জে অনেক বন্ধু আছে যারা হচ্ছে আমার স্কুল হাই স্কুল লাইফ একসাথে শেষ করেছি, এবার এর ফ্রেন্ড সার্কেল অনেকগুলোই আছে। তোমার বাসা ভদ্রা, পুলিশ লাইন স্কুলে যাতায়াত করতে কীভাবে? না তখন হচ্ছে আমরা হচ্ছে পুলিশ লাইন কোয়ার্টারে থাকতাম, আব্বা পুলিশের চাকরি করতো, তখন যে পুলিশ লাইন কোয়ার্টারে আমরা ওখান থেকে কোয়ার্টারে পড়াশোনা থাকতো? করতাম। হ্যাঁ, তখন এখানকার বাসা আমাদের কমপ্লিট ছিল না, এটা তখন খালি ভিটে হিসেবেই ছিল। আমরা পরে এখানে হচ্ছে 2000 সালে বাড়ি করি, বাড়ি করার পরে আমাদের হচ্ছে এখানে বসবাস শুরু হয়। আর প্রিয় কোনো শিক্ষক স্কুলের? হ্যাঁ, আমার হচ্ছে যদি প্রিয় শিক্ষক আমাদের হাই স্কুলে যদি ছিল বদরুল স্যার নামে এক স্যার ছিল, আর আমার এখানে আসার পরে পলিটেকনিকে আমার কয়েকটা স্যার ছিল, তার মধ্যে সালাম স্যার বা বেদারুল স্যার, এদিকে হচ্ছে রুহুল আমিন স্যার, এদের আমি খুব মানে মিস করি এখন আর কি। খুব প্রিয় স্যার ছিল আমাদের, এখন দেখা হলে খুব মানে স্নেহ করে তারা, আমরা তাদের খুব ভালোবাসি আর কি। আচ্ছা, ছোটবেলায় কি টাইপের খেলাধুলা করতা? খেলাধুলায় মূলত আমার সবচেয়ে বেশি ভালো লাগতো হচ্ছে ফুটবলটা বেশি খেলতাম আমি, এদিকে হচ্ছে ছোটোবেলা থেকে ফুটবল খেলার প্রতি একটা আমি প্র্যাকটিসও করেছি অনেক জায়গায়, মানে ইসে মাদ্রাসা মাঠে প্র্যাকটিস করেছি, সেই হিসাবে আমি বেশ কিছু ক্লাবের সাথে আমি রাজশাহী ইসে ইন্টার স্কুল প্লাস ক্লাব ভিত্তিক অনেকগুলো খেলাই খেলেছি। আর তারপরেও পাশাপাশি ক্রিকেটটা মোটামুটি খেলি, আর অন্যান্য খেলা সেরকম খেলা হয় না। মানে আছে না, ছোটবেলায় আমরা হচ্ছে তখনকার সময়ে আমরা দেখতাম যে বিভিন্ন টাইপের খেলা ছিল, এখন তো ছোটবেলায় যেমন গোল্লা ছুট, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপনার এই যে লোকাল লোকাল লোকাল কিছু খেলাগুলো, খেলা, হ্যাঁ এগুলো খেলেছি, এখন তো লুকাচুরি, ধরুন লুকাচুরি, পলান টুকটুক, হ্যাঁ হ্যাঁ এগুলো খেলা খেলেছি বেশি। একটা খেলা কিন্তু হ্যাঁ মনে আছে, তোমরা খেলছো কি জানি না, আমরা খেলতাম ঝাই ঝোপা কানে মাটি, হয়তো এটা অন্য কোনো নামে খেলতাম হয়তো বা, তারপরে আরেকটা ছিল বরফ পানি, লবণ বদন, লবণ লবণ বদন, বদন, বরফ পানি, বরফ পানি, তারপরে হচ্ছে আরেকটা ছিল বউচুরি, একটা খেলা ছিল। বউচুরি খেলা ছিল। হ্যাঁ, হুম বউচুরি খেলা খেলেছি। আসলে হ্যাঁ সেরকম মাঠ এখন তখন ওখানে নাই, না, তখনকার তখন কথাই তো আমি না বলছি, খেলেছি। তখন হ্যাঁ ছিল, তখন খেলছো কিনা? হ্যাঁ তখন অবশ্যই এগুলো খেলা খেলেছি আমরা। আর আমার ম্যাক্সিমাম হচ্ছে মানে বয়েজ স্কুলের সাথে আমার পড়াশোনা, তো মানে এইগুলোর সাথে ছেলে মেয়ে একসাথে উভয় মিলে খেলতো, তো আমার হয়তো সাধারণত বয়েজ স্কুলের সাথে আমার রিলেটেড থাকাই এইগুলো খেলা একটু কম। আসলে আমরা যে সময় বড় হয়েছি না, তখন আমরা ছেলে মেয়ে একসাথে পড়ছি হচ্ছে ক্লাস 5 পর্যন্ত, তারপরে ডিভাইড হয়েছিলাম, পরে আবার আমার মনে পড়ে ক্লাস 9 একসাথে হয়েছিলাম। তখন একসাথে থাকলেও একটা লাজুক ইয়ে ছিল, আমরা কিন্তু ছিল মেয়েদের সাথে কথা বলতাম, কথা বলতে পারতাম না, হ্যাঁ বলতামই না, মানে মেয়েদেরকে দেখলে আমরা অন্যদিক দিয়ে হাঁটতাম, একটা কালচার ছিল। এটাই এটাই হয়েছে মূলত হচ্ছে আমরা, আমি হচ্ছে পুলিশ স্কুলে পড়তাম যখন, তখন ছেলে মেয়ে একসাথে ছিলাম, তারপর আমাদের হচ্ছে ক শাখা খ শাখা ভাগ করে দেয়, ছেলে আর মেয়ে আলাদা ছিল, তো মূলত হচ্ছে এরকম ছেলে মেয়েদের সাথে আমাদের কোনো, আমার অন্তত তখন যোগাযোগই ছিল না, ওই জন্য বউ চুরি এই খেলাগুলো খুব কমই খেলা হইতো আমার। আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি, তোমার ওই ঝাইঝুপ্পা কানেমাটি, যে তুমি জানি না হয়তো বা অনেকেই নতুনও হইতে পারে তাদের কাছে, এই খেলার ইয়েটা ছিল গাছে, বুঝছো, মানে যারা ম্যাক্সিমাম চোর হবে একজন, আর ম্যাক্সিমাম প্লেয়ার থাকবে হচ্ছে গাছে থাকবে, ঠিক আছে, চোর হচ্ছে চারিদিক দিয়ে গাছে নামতে দিবে না আর কি, গাছটা ছোট টাইপের হবে, পা ঝোলা হবে, লাফ দিয়ে পাটা টাচ করতে হবে বা ছুঁইতে হবে, তাহলে সে চোর হবে। এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, আমার একটা বন্ধু আছে রবিন, এই ঝাইঝুপ্পা খেলতে যেয়ে মনে করেন চোর হচ্ছে ওর পা ধরে টান দিয়েছিল, আমাদের হচ্ছে শাকিল, টান দেওয়ার পরেও পড়ে গেলে হাত ভেঙে গেছিল, এটা এটা হচ্ছে সেরকম একটা ঘটনা ছিল। আমাদের হচ্ছে আছে ওখানে খ্রিস্টানের বাগান বলে, ওখানে খ্রিস্টানের বাগান বলতে ওখানে বেশ কিছু আম বাগান আছে আমাদের ওখানে, তো আম বাগানে ওখানে আমরা ওই একজন চোর থাকে যে ঝাইঝুপ্পা খেলায়, ও ও চেষ্টা করে সবার পা ধরে টান মারা, আর তো রবিন ওখানে দাঁড়ায় মানে বসেছিল, পা আমরা মানে পা ইচ্ছা করে ঝুলাইতাম যে ধর ধর, হ্যাঁ তো ইচ্ছা করে ঝুলানো হতো, তো এই চোর হয়েছিল শাকিল, ও হচ্ছে মনে করেন পা ধরে টান দিয়েছিল, টান দেওয়ার পরে ও পড়ে যায়, পড়ে যায় হাতগুলো হাত ভেঙে গেছিলো, তো এখন হাত ভাঙার পরে ও বুঝতে পারছে যে হচ্ছে ব্যথা হচ্ছে প্রচণ্ড, কিন্তু বাসায় তো আর মনে করেন বলতে পারে না, তো এখন কি করা যায়, আমরা মনে করেন বন্ধু বান্ধব নিয়ে হচ্ছে একটা মানে আমরা এখানে একটা ছিল নর্থ কি বলে একটা কবিরাজী হাসপাতাল ছিল, ওখানে নিয়ে গেছিলাম, ওখানে প্রথমত ওখানে নিয়ে যাওয়ার পরে ভদ্রামোড়ে ভদ্রামোড়ে ছিল, হ্যাঁ মানে ওই ফার্মেসি টাইপের একটা আয়ুর্বেদিক ওষুধ টষুধ নিয়ে বসে আর কি, তো উনি দেখে বললো যে এই চিকিৎসা আমাদেরও নাই, ভেঙে গেছে, এটা হচ্ছে যাইতেই হবে, তখন আর বাধ্য হয়ে আর কি বাবা মাকে জানানো হলো, গালাগালি যেটা হয় আর কি আর কি, সেটা মিলে আমরা লাস্টে হচ্ছে ওকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে হাতটা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে আসি, এটা একটা ভালো একটা স্মৃতি ওই ঝাইঝুপ্পা খেলা নিয়ে আর কি। সেটাই, এই যে কথা প্রসঙ্গে তোমার হচ্ছে এই ধরনের ঘটনাগুলো বের হচ্ছে, এটাই ইন্টারেস্টিং। তোমার এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা হচ্ছে খেলতে যেয়ে বা খেলতে গিয়ে হচ্ছে হচ্ছে মূলত বললাম তুমি ফুটবল খেলা বেশি পছন্দ করতাম, আমার এখনও হচ্ছে পায়ের দুইটা আঙুল একসাথে জয়েন্ট লাগানো আছে, মানে একবার খেলতে গেছিলাম আমরা হচ্ছে ইন্টার স্কুল খেলতে গেছিলাম, ইন্টার স্কুল খেলতে গিয়ে আমাদের খেলা পড়েছিল সম্ভবত হচ্ছে হামিদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে ওর সাথে খেলতে গিয়ে আমাকে হচ্ছে ব্যাক থেকে মনে করো আমাকে যখন টাচ করে আমার হচ্ছে মানে দুইটা পায়ের এই সমান হয়ে আছে, তো এটা হচ্ছে আপনার হচ্ছে উঠে গেছিলো একটা আঙুল আটটা আঙুল উঠে গেছে, তো ওখানে খেলার এতটাই নেশা ছিল যে ওইখানে ওইভাবে ব্যান্ডেজ করে খেলতে নেমে গেছিলাম, আর ওইটা হচ্ছে ছিল মানে পরে পরবর্তীতে আমাকে ওখানে রেসিং করে ট্রিটমেন্ট করা দরকার ছিল, এটা করেছিলাম না, পরবর্তীতে দেখেছিলাম যে আমার হাড্ডি একটার পর একটা উঠে গেছিলো, এটা একটা আমার মনে পড়ে আর কি খেলার মধ্যে। এছাড়া ফুটবল খেলা তো আমি বেশিরভাগ ফুটবল খেলেছি, অনেক স্মৃতি আছে তার মধ্যে, এটা একটা অন্যতম আর কি। আচ্ছা ফুটবল তখন তোমরা প্র্যাকটিস করতে কোথায়? হ্যাঁ মাদ্রাসা মাঠে প্র্যাকটিস করতাম, রফিক স্যার আমি একজন ছিল উনি আমাদের প্র্যাকটিস করাইতো, স্কুলের টিচার ছিল না না না উনি হচ্ছে মিতালি ক্লাবের হচ্ছে ছিল কোচ ছিলেন, তখন তখন কিন্তু হচ্ছে ক্লাব বৈকালি বৈকালি, হ্যাঁ বৈকালি ক্লাব আছে ওই কোর্টের এই সামনে, ওরাও খেলতো, তারপরে ক্রিকেট খেলা হতো মিঠু আইনুল তোমাদের ভদ্রাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মিঠু আইনুল, হ্যাঁ রেল লাইনের ওই পারে খেলতো, বড় টুর্নামেন্ট হতো, আমরা রুয়েটের মাঠে অনেক প্রচণ্ড প্রচুর খেলেছি, আর এই মাঠে খেলা আর একটা বিষয় বলি, রুয়েট মাঠে আসলে মাঠ বড় বলতে গেলে আশপাশে ওইটাই, তো আমরা সবাই ভোরবেলা চলে যেতাম যে মাঠ দখল করতে, যে মাঠ দখল করে খেলবো, লাস্টে এমন দেখা যেত মনে করেন যে মাঠ একটা টিম হয়ে গেছে হচ্ছে 5-6টা, লাস্টে আমরা ভাগ করতাম যে এই মাঠে একটুকু আমরা খেলবো, ওই মাঠে একটু ওরা খেলবে, বা এরকম 2 ঘন্টা শেষ হওয়ার পরে আবার আরেকজন নাম আর এক টিম খেলবে, এভাবে আমরা খেলতাম। আচ্ছা আচ্ছা ইন্টারেস্টিং, হ্যাঁ কারণ আমার যতটুকু মনে পড়ে রুয়েট এরিয়াটার সামনে হচ্ছে অক্টোবর মোড় কাজলা, হ্যাঁ হ্যাঁ এই সাইডে হচ্ছে দেবীসিংপাড়া, দেবীসিংপাড়া আমরা রুয়েটের পিছন দিক থেকে যেতাম, তোমরা হচ্ছে জামালপুর জামালপুর থেকে যেতাম পিছন দিক থেকে যেতাম, তার মানে চারিদিকে আর তখন হচ্ছে খেলাধুলার প্রতি মাঠ ছাড়া তো হচ্ছে কোনো ইয়ে ছিল না, ছিল না বিনোদনের। আর সেই জন্য আমরা একদম ফজরের নামাজের পরে চলে যেতাম মাঠ দখল করতে। সিলেটের মাঠে আমিও ক্রিকেট খেলছি, খেলছি মানে খেলেছি আর কি, কাকে কাছে ক্রিকেট খেলার বহু স্মৃতি আছে। আচ্ছা, দেন খেলাধুলা গেল, এরপরে আস্তে আস্তে পড়াশোনা শেষ করলাম, পড়াশোনা ডিপ্লোমা শেষ করছি। ডিপ্লোমা শেষ করার পরে একটা মানে একটা বেসরকারি কোম্পানিতে জব করা শুরু করি, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড নামে একটা কর্পোরেট আইএসপিতে। সেটা খুব প্যারার কাজ, আইএসপির কাজ, যেহেতু আমাকে টোটাল রাজশাহীর জোনটাকে দেখতে হয়, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, শিবগঞ্জ, নাটোর, পাবনা। তুমি হচ্ছে এরিয়া ম্যানেজার বা হ্যাঁ হেড হ্যাঁ বলা যায়? জি। তো ওইখান থেকে আমাকে আমার প্রতিদিন আমাকে দৌড়ের পথে থাকতে হয়, প্যারা নিতে হয় প্রচণ্ড। এদিকে হচ্ছে বাসের পর জার্নি, কখনো মোটর সাইকেলে, এটাই চলতেছে আর কি আমার বর্তমান পেশা আর কি। এটা আমি এটার সাথে আছি, আমি প্রায় 7 বছরের মতো আছি এই কোম্পানিতে আছি। আচ্ছা, এই কোম্পানিগুলো কি সার্ভিস দেয়? আমরা মূলত হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে আছে, বাংলা লিঙ্ক, জিপি, এদের সাথে আমাদের মানে একটা চুক্তি আছে, এদের কাছ থেকে আমরা ব্যান্ডউইথ কিনি, এটা আমরা আবার কর্পোরেট হিসেবে সেল করি। সেল করি বলতে গেলে কি, আমি যে ডিভাইসগুলো বসাইতে হয় সেই ডিভাইসগুলো আমি বসাই আর কি ব্যাংকের ভিতরে। আর হচ্ছে যে বিটিএস রুম যেখানে থাকে সেই বিটিএস রুমের ভিতরে যে ডিভাইসগুলো বসে সেগুলো আমি বসাই মূলত। আচ্ছা, তো এটা হচ্ছে পেশা গেল। এরপরে বর্তমান অবস্থা নিয়ে তোমার, এই কিছুদিন আগে যে করোনা টরোনা গেল, করোনার বিষয়টা তো হচ্ছে আমরা মোটামুটি করোনার সময়, যেহেতু আমাদের ব্যাংকিং সার্ভিস দিতে হয়, আমাদের ব্যাংকিং সার্ভিসের জন্য করোনার সময় আমাদের কাজ করতে হয়েছে। তো ওই সময়টা আর কি লোকালি আমাদের হচ্ছে সব জায়গাতে কিছু কিছু টিম থাকে, তারা সাপোর্ট দেয় আমাদেরকে। আমরা মূলত হচ্ছে বাসা থেকেই লজিক্যাল যেগুলো সাপোর্ট টাপোর্ট দেওয়া সেগুলো দিয়েছি, কনফার্মেশন দিয়েছি, আমাদের কাজগুলো এভাবে করতে হয়েছে। এছাড়া করোনার মধ্যে তো সবাই ঘরবন্দি হিসাবে ম্যাক্সিমাম টাইম সময় কাটাইছে। আর খাওয়া দাওয়ার বিষয়ে কিছু বলো, খাওয়া দাওয়া বলতে প্রিয় গেলে খাবার কি? আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে হচ্ছে আপনার কালা ভুনা, আর হচ্ছে ঘি দিয়ে আলু ভর্তা, সাদা ভাত, এই এইটা আমার সবচেয়ে বেস্ট খাবার। আর এরপরে যদি একটা খাবার যদি বলেন তাহলে হচ্ছে খিচুড়ি, ডিম ভাজি। আচ্ছা, রাজশাহীর কিছু লোকাল খাবার সেটা কালাই রুটি, আমরা মাঝে মাঝে কালাই রুটি খাইতে যাই, বট পরোটা, কালাইমারি। আর হচ্ছে উপশহরে আমরা যাই ফ্রেন্ড সার্কেলে মিলে, ম্যাক্সিমাম টাইম আমাদের কালাই রুটি খেতে গেলে আমি উপশহরে খেতে যাই, আর বটপুরে খেলে তালাইমারিতে খেতে যাই। তো ম্যাক্সিমাম হচ্ছে কালো রুটিটা হচ্ছে রাজশাহী ট্রেডিশনাল একটা খাবার, এটা আমরা মূলত ম্যাক্সিমাম সবাই এনজয় করি আর খাবারটা। আচ্ছা, খেলাধুলার বিষয়ে তো ফুটবল খেলা বললা তোমার প্রিয়, এখন তো বিশ্বকাপ খেলা চলতেছে, হ্যাঁ হ্যাঁ, কোন টিমকে সাপোর্ট করা হয় বা আমি কেমন লাগতেছে খেলায়? এই বিশ্বকাপ খেলা নিয়ে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে মানে খেলা তখনও বুঝি না সেভাবে, তো আমরা তখন ওই সময় বিশ্বকাপ চলছিল, তো আমরা বাইরে শুনছিলাম যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে। তো আমরা হচ্ছে দুই ভাই, আমরা ইমিডিয়েট দুই ছোট ভাই, আমার সবুজ ওর নাম, তো আমরা এই খেলা দেখতে, তখন সাদা কালো টিভি ছিল, তো কালারটা সেভাবে বোঝা যাচ্ছিল না, তো মানে সাদা কালো বলে বলতে যেমন হচ্ছে হলুদ কিন্তু আপনার কালোই বোঝায় মানে সাদা কালো টিভিতে, আর হচ্ছে আকাশি নীল যেটা সেটা হচ্ছে সাদা আর কালোই বোঝায়। তো আমার ছোট ভাই বলতেছিল যে আমি হচ্ছে ওই জার্সি দেখে বলতেছিল যে সাদা আর কালো যেটা ওইটা আমি দল, আর আমি বলছিলাম যে যেটা তাহলে যেটা অপোনেন্ট যেটা সেটা আমি দল। তখনও জানতাম না যে আর্জেন্টিনা কোনটা ব্রাজিল কোনটা, তো সবুজ তো তারপরে বললাম আমার সবুজ যেটা আমার ছোটো ভাই, ও তখন বুঝলাম যে আর্জেন্টিনা সাপোর্টার, আর আমি যে অপোনেন্ট চলে গেলাম তখন আমি ব্রাজিলের সাপোর্টার, ওই থেকে আমি ব্রাজিলের সাপোর্টার আর আমার ছোটো ভাই আর্জেন্টিনা সাপোর্টার বাই ডিফল্ট তখন থেকে। হ্যাঁ, তখন থেকে না জেনে তখন থেকে তারপরে খেলা বুঝেছি, তারপরে প্লেয়ের খেলা আমরা তো আর দেখতে পাইনি, প্লেয়ের খেলা আমরা ইউটিউবে অনেক জায়গায় দেখেছি, সেখান থেকে আমার খেলা একটা ভালো লেগেছে। আর আমরা যে সময় যারা রোনালদিনহো, রোনালদো, তারপরে কাকা, এদের খেলা দেখে আমরা ইমপ্রেসড, আমরা ওদের খেলা দেখে মূলত ব্রাজিলের সাপোর্ট করাটা বেশি ভক্তিটা আসে, কিন্তু প্রথম সাপোর্ট আমরা এভাবেই করেছিলাম আমাদের সাপোর্টিংটা। তোমার কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, যে আমি ক্রিকেট খেলা প্রথম যখন মানে বুদ্ধি হওয়ার পরেই বলবো, যখন বোঝা শিখি তখন বলতো রান, ঠিক আছে? তো আমি চিন্তা করতাম যে রান মানে মুরগির রান ছাড়া তো আসছে না, ঠিক আছে? তাহলে এই খেলার ভিতরে আবার রান কোথায়, আমাকে রান খুঁজতাম, ঠিক আছে? একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে ওই ক্রিকেট খেলার যে প্যাড, হ্যাঁ মানে টোটাল ব্যাটসম্যান যে প্যাড বা ইয়েটি পরে, আমি চিন্তা করতাম যে ওই ধরনের ড্রেস টোটাল হচ্ছে কমপ্লিট কিনতে পাওয়া যায়। আমি খেলা দেখলে আমি আব্বাকে বলতাম যার দামে ওই ধরনের ড্রেস নিব, ড্রেস নিব ওটা আমাকে কিনে দাও। ভেরি ইন্টারেস্টিং। আসলে তারপরে হচ্ছে তাহলে পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে হচ্ছে ইচ্ছা আছে হচ্ছে একটা, মানে এই চাকরি যেটা করছি আর কি এটাতে ডেভেলপ করা, হয়তো ঢাকাতে অথবা অন্য কোথাও। হয়তো আমাকে পোস্টিং অনেকে বলছিল আমার ডেজিগনেশন বাড়াইছে, প্রমোশন দিয়েছে, ঢাকায় হয়তো বা যাইতে হবে, এখন এটা নিয়ে আর কি আছি। আর টুকিটাকি বলতে গেলে কিছু কিছু বন্ধু বান্ধবের সাথে কিছু কাজ করার চেষ্টা করি আর কি, ছোটোখাটো, যেমন হচ্ছে ইন্টারনেটের যে কাজগুলো সেগুলো করি আর কি, এগুলো আশেপাশে যেগুলো করি আর কি এরকম। আচ্ছা, তিনটা কোশ্চেন একসাথে করে একটা একটা উত্তর দেবো। একটা হচ্ছে যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, বিদ্যুতের অবস্থা, আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো সম্পর্কে। অর্থনৈতিক অবস্থা আসলে করোনার পর থেকে এমনিতেই মানে যে ভোগান্তিটা শুরু হয়েছে সেটা এখনও রিকভারি করা যায়নি, ওটা ওভাবেই মনে করেন আমাদের চলতেছে। তো অর্থনৈতিক অবস্থা বলতে গেলে খারাপই। আর যেটা হচ্ছে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সেগুলো আসলে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যেমন ধরেন হচ্ছে সাপোজ আমি যে বেতনটা পাই, যে স্যালারিটা পাই, সেটা নিয়েও দেখা যাচ্ছে আমাকে প্রতি মাসে আমাকে কিছু না কোনোভাবে ধার বা ই করতে হচ্ছে। সে হিসাবে এটা কিন্তু করোনার আগেও এরকম ছিল না, আমাদের মোটামুটি ভালোই সচ্ছল হয়ে চলছিলাম, কিন্তু করোনার পর থেকে মূলত এরকম একটা সাইডের মধ্যে পড়ে গেছি। তারপরে বিশ্বব্যাপী যে হচ্ছে যুদ্ধ বিগ্রহ এগুলো লেগে আছে, এর বিপরীতে যে মনে করেন খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে, এটা আসলে আমাদের সত্যি আমাদের জন্য কষ্টকর এবং সহনীয় পর্যায়ে নেই, সেটা আর কি আমরা কষ্টকর ভোগান্তির মধ্যেই আছি। সেটা প্রত্যেকবার জিনিসপত্রের দাম বছরের বছরে বাড়ে, ইনক্রিজ হয়, সেটার একটা লিমিট থাকে। হ্যাঁ, কিন্তু এবার যেভাবে দাম বাড়ছে সেটা কিন্তু লিমিটের বাইরে, অ্যাবাউট 50% বাড়ছে, তার বেশি অ্যাবোভ, আরো অনেক বেশি আছে। অনেক অনেক প্রোডাক্টের ক্ষেত্রে দেখা গেছে আপনার ডবল, ডবলেরও বেশি আছে। এবং একটা জিনিস লক্ষ্য করেছো কি জানি না, গত 3-4 মাসে কিছু কিছু জিনিসের দাম কিন্তু প্রত্যেক মাসে মাসে বেড়েছে, মাসে মাসে বেড়েছে। আর যেগুলো কমানোর কমার কোনো নাই, বেড়েছে কিন্তু কমেনি, বেড়েছে কিন্তু কমে। আর কমছে তেলের দামটা যেভাবে বাড়ছিল, কমছে বা এটা কত, 40 টাকা বেড়ে 5 টাকা, 5 টাকা কমেছে এরকম, এটাকে কমা বলার চেয়ে না বলাই ভালো। সেটাই সেটাই, আজ কি হলো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।